ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। মতিউর রহমান ভাই জানতে চেয়েছেন যে এক লোক সমিতি করছিল, ওই সমিতির লোকেরা সুদে টাকা খাটায়। তো একজন সদস্য এখন তৌবা করেছেন, এখন টাকাটা তো পুরা মেয়াদ সমিতির মেয়াদ পুরা না হইলে বলছেন যে পাওয়া যাবে না। তো মেয়াদ পুরা হইলে টাকা আনা যাবে, সুদ সহকারে আনা যাবে, অসুবিধা নেই। সুদের টাকাটা নিজে খেতে পারবে না, বরং গরিব মিসকিনদেরকে দান করে দিবে, সবের নিয়ত না করে দান করে দিবে। মসজিদ মাদ্রাসার টয়লেটের টয়লেটের কাজে, নিম্ন শ্রেণীর কাজে দান করে দিবে, রাস্তাঘাট নির্মাণ কাজের কাজেও দান করতে পারে। সুদের টাকা যদি সে ছেড়ে দেয় তাহলে তো অন্যরা খাবে, অন্যান্য সুদখুরেরা খাবে। এখন নিজে এনেও খাতে খেতে পারবে না, খাওয়া হালাল নয়। এখন তার জন্য করণীয় হচ্ছে সুদের টাকাগুলো এনে, বাড়তি টাকা এনে গরিব মিসকিনদের ভিতরে দান করে দিবে। মূল টাকাটা সে নিয়ে নেবে, বাড়তি যে সুদটা আসলো সেটা গরিব মিসকিনদের ভিতরে দান করে দিবে, অথবা মসজিদ মাদ্রাসা টয়লেট রাস্তাঘাট এরকম নিম্ন শ্রেণীর কাজে ব্যয় করে দিবে। এতে কোনো অসুবিধা নেই, তবে সবের নিয়ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পবিত্র, পবিত্র মাল ছাড়া তিনি অন্য কিছুই গ্রহণ করেন না, পবিত্র ইবাদত ছাড়া তিনি গ্রহণ করেন না। সুতরাং সুদের টাকা দান করা যাবে না, সবের নিয়তে দান করা যাবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।